بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد বলুন তিনি আল্লাহ এক আল্লাহ অমুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই।